আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনীদ মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মা'ইন সাদীদ ইয়াতাজাররাউহু ওয়া লা ইয়াকাদু ইউসীগুহু ওয়া ইয়াতীহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালীদ। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরায়ে ইব্রাহিমের আয়াত নম্বর 15 থেকে। মহান আল্লাহ এতে কাফেরদের অবস্থা বর্ণনা করেছেন এবং যারা অহংকারী, অর্থাৎ আল্লাহর সামনে অহংকার করেছে, কুফরি করেছে, এই রকম মানুষের সামনে অহংকার করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, তাদের জন্য যে সব শাস্তি রয়েছে, সবচেয়ে বড় শাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি। এবং জাহান্নামে তাদেরকে যে পানীয় দেওয়া হবে, সেই পানীয়র কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। মহান আল্লাহ বলছেন ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনীদ। এই কাফেররা, আল্লাহকে অস্বীকারীরা, আল্লাহর দিনকে প্রত্যাখ্যানকারীরা, এরা চূড়ান্ত বিজয়ের ফয়সালার কামনা করত। যেমন মক্কার কাফেররা যখন বদর যুদ্ধের জন্য বেরিয়েছিল, তখন আবু জাহাল বলেছিল যে আল্লাহ, আমরা সত্য পথে আছি, আমাদের সাথে যারা আত্মীয়তার বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, যারা আমাদের থেকে সম্পর্ক ছেদ করেছে, অথচ আমাদের বংশের, অর্থাৎ উদ্দেশ্য করত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং তার সাথী সঙ্গীদেরকে, তাদেরকে বা আমাদের মাঝে একটা ফয়সালা করে, চূড়ান্ত ফয়সালা করে দাও, এই বলে বদর যুদ্ধে হাজির হয়েছিল। আল্লাহ পাক বলছেন যে এরা চূড়ান্ত বিজয়ের ফয়সালার কামনা করছিল। ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনীদ, তবে ব্যর্থ হয়েছে প্রত্যেক উদ্ধত অহংকারী এবং সীমালঙ্ঘনকারী অবাধ্য। যে সীমালঙ্ঘনকারী অবাধ্য এই ধরনের লোকেরা, আর যারা অহংকার প্রকাশ করেছে, যারা নিজেকে বড় মনে করেছে, জুলুম অত্যাচার করেছে, তারা ইহকাল পরকালে ব্যর্থ হবে। মি ওয়ারা ইহি জাহান্নাম, এদের পেছনে রয়েছে বা এদের পরবর্তীতে রয়েছে, এদের পরিণাম জাহান্নাম। ওয়ায়ুসকা মিন মা'ইন সাদীদ, এবং এদেরকে পান করানো হবে গলিত পুঁজ। সাদীদ মানে জাহান্নামীরা, যে জ্বলবে আর জ্বলে যে পুঁজ আর রক্ত হবে, এই রক্ত পুঁজকে সাদীদ বলা হয়। পানীয় তাদেরকে দেওয়া হবে এই গলিত রক্ত পুঁজের। ইয়াতাজাররাউহু, তা গিলতে চেষ্টা করবে। ওয়ালা ইয়াকাদু ইউসীগুহু, কিন্তু খুব কমই গিলতে পারবে না। ওয়ায়াতীহিল মাউতু মিন কুল্লি মাকান, এবং চারিদিক থেকে তাদেরকে মৃত্যুতে ঘিরে ফেলবে। ওয়ামা হুয়া বিমাইয়িত, কিন্তু মৃত্যু আসবে না, মরণ আসবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে দিয়ে দেওয়ার পরে আর জাহান্নামে জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়ার পরে মতকে একটি জীবের আকারে নিয়ে এসে জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দেবেন এবং বলবেন যে আহলাল জান্নাত, হে জান্নাতীরা, খুলুদুন ফালামুত, ইয়া আহলান্নার, হে জাহান্নামীরা, শুনে রাও, খুলুদুন, চিরকাল থাকতে হবে, কোনো মত নেই, এরপরে আর মৃত্যু আসবে না, জ্বলতে থাকবে কিন্তু মত হবে না। পৃথিবীতে সামান্য সময় জ্বললেই তো মত চলে আসতো, মারা যেত, তারপরে আর টের পেত না, কিন্তু জাহান্নামে জ্বলতেই থাকবে, আত্মা বের হবে না, সুতরাং শাস্তি পেতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি ওয়ারাইহি আযাবুন গালিজ, এরপর তাদের জন্য কঠিন আযাব রয়েছে, আযাবের পর আযাব রয়েছে, এবং কখনোই জাহান্নাম থেকে বের হবে না। মাসালুল লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইসতাদাদ বিহি রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই যালিকা হুয়া আদ-দালালুল বাইদ। আল্লাহ পাক এখানে কাফেরদের কাজকর্ম, কাফেরদের আমলের একটা দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ পাক বলছেন ওই সব লোকেরা যারা তাদের রবের সাথে কুফরি করেছে, তাদের আমলের দৃষ্টান্ত, আমালুহুম, তাদের দৃষ্টান্ত হচ্ছে যে তাদের কাজকর্মগুলি, তাদের আমলগুলি কারামাদ, ছাইয়ের মতো। ইশতাদাদ বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ঝড়ের দিনে যদি প্রচন্ড বেগে বাতাস উড়িয়ে নিয়ে যায় এই ছাইকে, তাহলে ছায় আর থাকে না। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই, যা কিছু তারা উপার্জন করেছিল তার কোনোটিকে তারা রক্ষা করতে পারবে না, বা কোনো কিছুকে তারা আর রাখতে পারবে না। যদি ছাই কোথাও থাকে আর ছাইয়ের উপর যেদিন ঝড় বাতাস বইছে আর প্রচন্ড বেগে যদি সেই বাতাস বয়ে আসে, তাহলে সে ছাইকে আর পাওয়া যাবে না। ওই রকমই এদের আমলগুলি হচ্ছে ছাইয়ের মতো, যে তাদের শিরকের কারণে, কুফরির কারণে মাতা পিতার সেবা করেছে, অথবা আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করেছে, ছোট ভাই বোনদেরকে মানুষ করেছে, এইরকম জনকল্যাণমূলক কাজ করেছে, মানুষের অনেক উপকার করেছে, রাস্তাঘাট তৈরি করেছে, এগুলি ছায়ের মতো, যেগুলিকে উড়িয়ে নিয়ে যাবে তাদের শিরকে কুফরিতে। আর এই শির কুফরিগুলি হচ্ছে প্রচন্ড ঝড় বাতাসের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, যালিকা হুয়া দালালুল বাঈদ, আর এই হচ্ছে বড়ই ঘোর গুমরাহি, বড়ই পথভ্রষ্টতা। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, আলাম তার আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইয়াশা ইউযহিবুকুম ওয়ায়াতি বিখালকিন জাদীদ। হে নবী, তুমি কি দেখো না, চিন্তা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন বিল হক, ন্যায়সঙ্গত ভাবে, অর্থাৎ উপকারের জন্য সৃষ্টি করেছেন, উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক সৃষ্টি করেননি। আল্লাহ যদি চাইতেন তো তোমাদের হে মানব জাতি, হে কাফেররা, হে অস্বীকারীরা, তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন এবং নতুন এক সৃষ্টি নিয়ে আসতেন, আর তারা তোমাদের মতো অবাঞ্ছিত হইত না। ওমা যালিকা আলাল্লাহ বিআজিজ, আর এ বিষয়টি তোমাদেরকে সারা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার পরে নতুন কোন জাতিকে নিয়ে এসে এই পৃথিবীতে বসবাসের সুযোগ দেওয়া, এটি আল্লাহ পাক রব্বুল আলামের জন্য কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ পাক বলছেন, ওবারাজু লিল্লাহি জামিয়া ফাকাল আদ-দুআফা লিল্লাযিনা ইস্তাকবারু ইন্না কুন্না লাকুম তাবা ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইয় ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়ুন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ পাক বলছেন যে সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে বিচার দিবসে। সেই সময় যারা দুর্বল লোক ছিল সমাজে, যারা সাধারণ মানুষ ছিল, নেতৃস্থানীয় ব্যক্তির অন্ধ অনুকরণ করেছে, ধর্মীয় নেতাদের অন্ধ অনুকরণ করেছে এবং বাতিল পন্থায় তারা জীবন যাপন করেছে, অথবা শুধু পেটের উদ্দেশ্যে জীবন যাপন করেছে, কুফরি জীবন, পাপের জীবন, শিরকের জীবন, বিদাতের জীবন যাপন করেছে, এইসব সাধারণ দুর্বলরা তাদের নেতাদেরকে বলবে, ফাকাল আদ্দুআফাল্লাযিনা ইস্তাকবারু, দুর্বল লোকেরা ওইসব লোকদেরকে বলবে যারা নিজেদেরকে বড় মনে করেছিল, অহংকার করেছিল যে আমরা হচ্ছি ধর্মীয় নেতা, আমরা হচ্ছি দেশের শাসক, আমরা হচ্ছি পুঁজিপতি, আমরা হচ্ছি নেতৃস্থানীয় ব্যক্তি, এরা অহংকার করেছিল। ইন্না কুন্না লাকুম তাবা, ওই দুর্বল অসহায় মানুষরা বলবে সমাজের যে আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের ভক্ত ছিলাম। ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তাহলে কি তোমরা আল্লাহর আজাব থেকে কোনো ক্ষেত্রে আমাদের কাজে আসতে পারবে, আজকে কোনো উপকার করতে পারবে? কালু, তখন এই অহংকারীরা বলবে, এই নেতারা বলবে, লাউ হাদান আল্লাহ লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হিদায়াত দান করতেন তো তোমাদেরকে হিদায়াত দিতাম, আল্লাহ যদি আমাদেরকে সঠিক পথ দেখাতেন তাহলে তোমাদেরকে সঠিক পথ দেখাতাম, অথবা পরকালের ক্ষেত্রে যদি আল্লাহ পাক আমাদেরকে ভালো দিকে নিয়ে যান আর আমাদেরকে যদি সুখ দেন আর সুখ পায় তাহলে তোমাদেরকেও সুখের ব্যবস্থা দেবো, তোমাদেরকেও ভালো পথ দেখাবো। সাওয়ুন আলাইনা আজাযনা আম সাবারনা, যখন দেখবে যে আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই, তখন চিৎকার করে ডাকবে, চিৎকার করে ডেকেও তাদের দরখাস্ত, তাদের চিৎকার শোনা হবে না, আল্লাহ পাক শুনবেন না, তখন তারা বলবে যে আমাদের জন্য সবটাই সমান, সাওয়ুন আলাইনা আজাযনা, আমরা ধৈর্য হারা হই, আম সাবারনা, অথবা ধৈর্য ধারণ করি, মালা নামি মাহিস, আমাদের কোনো নিষ্কৃতি নেই, আমাদের কোনো এখান থেকে বের হওয়ার উপায় নেই, অমাহম বিখারেজিন মিনান্নার, জাহান্নাম থেকে কখনো তারা বের হইতে পারবে না। আল্লাহ পাক তারপরে শয়তানের কথা এখানে বর্ণনা করেছেন, শয়তান তখন কি বলবে, যে ইবলিশ শয়তান এবং ইবলিশ শয়তানের অনুসারী জিনেরা যারা মানব জাতিকে গুমরা করে, ওয়াকাল আশ-শয়তানু লাম্মা কদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক্ক, শয়তান বলবে ওই সময় যখন বিচার ফয়সালা সম্পন্ন হয়ে যাবে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাক, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে সত্য ওয়াদা করেছেন, আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য ছিল, ওয়াআদতুকুম, এবং আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, ফা আখলাফতুকুম, তবে আমি ওয়াদা খেলাফি করেছি, আমি আমার ওয়াদা ভঙ্গ করেছি, ওয়ামা কান আলী আলাইকুম মিন সুলতান, আর আমার তোমাদের ওপর কোন রকমের প্রভাব ছিল না, এমন নয় যে আমি তোমাদেরকে জোরপূর্বক এসব অন্যায় কাজ করেছি, আমি খুব বেশি যেটা করেছি সেটা তোমাদের অন্তরে কুমন্ত্রণা দিয়েছি, তোমাদেরকে অশ্বাসা দিয়েছি, তোমাদের সামনে খারাপ কাজগুলিকে, কুফরিকে, পাপের কাজকে সুসজ্জিত করে পেশ করেছি, এই কাজ আমি করেছি, ইল্লা আন দাওয়াতুকুম, তোমাদের ওপর আমার এমন প্রভাব ছিল না, তবে তোমাদেরকে আহ্বান করেছি, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ, ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আমাকে তিরস্কার করিও না, বরং নিজেদেরকে তিরস্কার করো, তোমরা নিজেরাই ভুল করেছো, মা আনা বে মুসরিখুকুম ওয়া মা আনতুম বে মুসরিখিয়া, আল্লাহ পাক বলছেন যে এই শয়তান বলবে যে তোমাদের ফরিয়াদ শুনতে আমি পারি না, মা আনা বে মুসরিখুকুম, আমি তোমাদের ফরিয়াদ শুনতে পারি না, তোমাদের অসহায় অবস্থায় আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি না, ওমা আনতুমি মুশরিকি, আর তোমরাও আমার ফরিয়াদ শুনতে পারবে না। ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন কাবলু, এর পূর্বে পৃথিবীতে যে শিরক করেছ এই শিরককে আমি অস্বীকার করছি, আমি তোমাদেরকে বাধ্য করিনি। ইন্না যালিমিন আলহুম আযাবুন আলীম, আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে জালেমদের জন্য বড়ই ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 23 এ ইরশাদ করেছেন, ওয়া উদখিলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফীহা বিইযনি রাব্বিহিম তাহিয়াতুহুম ফীহা সালাম। কাফেরদের মুশরিকদের কথা এর পূর্বে বর্ণনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন যারা যারা সৎকর্মশীল তাদের শুভ পরিণামের কথা বর্ণনা করছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে বাঘ ভঙ্গিমা হচ্ছে এরকমই, যে যখনই আল্লাহ পাক কাফের জালেমদের কথা এবং তাদের অশুভ পরিণামের কথা, তাদের কঠোর শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, তখনই আল্লাহ পাক মুমিন মুমিনাতদের কথা বর্ণনা করেছেন এবং তারাকে যে আল্লাহ পাক সম্মানিত করেছেন এবং তাদেরকে আল্লাহ পাক যে জান্নাত দেবেন সুখময় স্থান, তার কথা আল্লাহ পাক বর্ণনা করে থাকেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া উদখিলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎ আমল করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতে প্রবিষ্ট করবেন যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, বিইযনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের আদেশ ক্রমে, তাহিয়াতুহুম ফিহা সালাম, এবং সেখানে তাদের সংবর্ধনা হবে সালাম বলে, একে অপরকে সালাম করবে, ফেরেশতাগণ এসে সালাম করবে জান্নাতীদেরকে, শান্তি আর শান্তি, সেখানে অশান্তির কিছু থাকবে না। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইযনি রাব্বিহা ওয়া ইযরিবুল্লাহুল আমসাল লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা তাইয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা কালিমা তাইয়িবা মানে যে কোনো ভালো কথা, কোরআনে কারীমের কথা, আল্লাহ পাকের দ্বীনের কথা, তাওহীদের কথা, আর দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পেশ করেছেন। মহান আল্লাহ বলছেন, আলাম তারা, হে নবী তুমি কি দেখো না, কাইফা দরাবাল্লাহু মাসালান, কেমন সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত বর্ণনা করেছেন, কালিমাতান তাইয়িবা কাশাজারাতিন তাইয়িবা, যে পবিত্র কালিমা কাশাজারাতিন তাইয়িবা, ভালো গাছের মতো, বরকতময় গাছের মতো, আসলুহা সাবিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে যে একবার জিজ্ঞাসা করলেন সাহাবাই কিরামদেরকে, সহিহ বুখারীতে রয়েছে, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, গাছের মধ্যে একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না, নব্বি উনি মাহিয়া, ওই গাছটি কি তোমরা বলতে পারো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবে কেরামদের পরীক্ষা করলেন। সাহাবে কেরাম ভাবলেন যে এমন গাছ জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, তাহলে এই গাছটি অনেক দূরে আমাদেরকে মরুভূমিতে কোথাও খুঁজতে হবে, আর বাড়ির আশেপাশে গোটা মদিনায় যে খেজুর গাছে ভর্তি আছে এদিকে তাদের ব্রেনই যায়নি। আবদুল্লাহ বলছেন যে লোকেরা তো বেদুইন এলাকায় মরুভূমির গাছ সম্পর্কে চিন্তা করা শুরু করলো, ওয়া কাফি নাফসি আন্নাহা নাখলা, আমার মনে হইলো যে সেটি হচ্ছে খেজুর গাছ, কিন্তু সেখানে বড় বড় সাহাবায়ে কেরাম বসে আছেন, বিশিষ্ট ব্যক্তিত্ব বসে আছেন, আবু বকর ওমর আমার আব্বা বসে আছেন, লজ্জা আমি কিছু বললাম না। শেষখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটি হচ্ছে গাছ, ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, আর এই গাছটি এত বরকতের গাছ যে এই গাছ হচ্ছে মুসলিমের মতো, মুসলিমের যেমন কোনো কিছু দিয়ে অন্য কারো কোনো ক্ষতি হতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পবিত্র গাছের মতো হচ্ছে কালিমা তাইয়িবার উদাহরণ, আসলুহা সাবিত, যেই পবিত্র গাছ অর্থাৎ এই খেজুর গাছের শেকড় তো অত্যন্ত মজবুত হয়ে সুদৃঢ় হয়ে স্থাপিত থাকে, ওয়াফার ওয়াহাফিস সামা, আর তার শাখা প্রশাখাগুলি আকাশ পানে বিস্তৃত থাকে, শাখা প্রশাখাগুলি আকাশ পানে ছড়িয়ে থাকে খুব উঁচা হয়ে, তুতি ওকোলাহা কুল্লাহিন বেইযনি রাব্বিহা, এবং এর আল্লাহ পাক বলছেন যে এই যে গাছ বরকতের গাছ খেজুর গাছ, তুতি ওকোলাহা, তার ফল মূল সবসময় দিতে থাকে, বেইযনি রাব্বিহা, তার রবের আদেশ ক্রমে, সারা বছর এই খেজুর মানুষ খেয়ে কোনো ফায়দা নেই, যে বৃক্ষ থেকে যে ফল হবে সেই ফলেও কোনো ফায়দা নেই, ও যে তুসাত মিন ফাওকিল আরদ, আর এই ধরনের গাছ আরব দেশে হইতো যার ফল অত্যন্ত তিক্ত হইতো, আর সেই গাছের শেকড় জমিনের ওপর ভাগে থাকতো, ভিতরে মাটির মধ্যে যেত না, আর মরুভূমিতে বালি মাটিতে যদি ওপরেই শেকড়গুলি থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকে না, মা আল্লাহ মিন কারার, তার কোনো স্থায়িত্ব নেই, একটু বাতাস হলে উল্টে পড়ে যায়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদেরকে যারা ঈমান নিয়ে আসে তাদেরকে সুদৃঢ় রাখেন, সুপ্রতিষ্ঠিত রাখেন, বিল কাওলিস সাবিত, সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে, যখন তারা সুপ্রতিষ্ঠিত বাণী অবলম্বন করে তখন আল্লাহাক তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখেন। কালমা ইলাহ ইল্লাল্লাহকে যখন অনুসরণ করে তখন তাদেরকে আল্লাহাক রব্বুল আলমিন সুদৃঢ় রাখেন, সুপ্রতিষ্ঠিত রাখেন। ফিল হায়াতির দুনি ইহো জগতেও, অফিল আখেরে এবং পর জগতেও। ওয়াইউদিল্লুল্লাহু যালিমিন, পক্ষান্তরে জালেমদেরকে আল্লাহাক রব্বুল পথভ্রষ্ট করেন। ওয়া ফারুল্লাহ মায়াশ, আল্লাহাক যা ইচ্ছা করেন তাই করে থাকেন। এই আয়াত সম্পর্কে বারা বিন আজিব রাজি আল্লাহ তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, আর হাদিসটি সহিহ, যে এই আয়াত নাজিল হয়েছে কবরের আজাব সম্পর্কে। ফি ইসবাতি আযাবিল কবর, কবরের আজাবের প্রমাণ সম্পর্কে এটি দলিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহ জগতেও মুমিনদেরকে সুদৃঢ় রাখেন, এবং পর জগতে মওতের পরে যে মুনকার নাকির প্রশ্ন করতে আসে কবরে এবং বসিয়ে দেয়, তাকে জিজ্ঞাসা করা শুরু করে মৃত ব্যক্তিকে, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে, মা দীনুকা, তোমার দিন কি ছিল, ও মান নাবিয়ুকা, মা হাযা রাজুল আল্লাযি বুয়িসা ফিকুম, ওই ব্যক্তি সম্পর্কে কি জানো যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আর তখন মুমিন এগুলির জবাব সহজে দিয়ে দেয়। এখানে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক মুমিনদেরকে সুদৃঢ় রাখেন পরকালেও, আর যারা জালেম পথভ্রষ্ট তাদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দেন। সুতরাং বলতে থাকে হা হা লা আদরি, আফসোস, আক্ষেপ আক্ষেপ যে আমরা কিছুই জানি না। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 28, আলম তারাইয়াল লাযিনা বাদদালু নিয়মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখোনি ওই সব লোকদেরকে যারা আল্লাহর নিয়ামতকে কুফরিতে রূপান্তরিত করে দিয়েছিল। বাদদালু নিয়মাতাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনুগ্রহ দান করেছিলেন, যে নিরাপত্তা দিয়েছিলেন, যে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় সুখে রেখেছিলেন, এই নিয়ামতকে এমনকি দিনের নিয়ামত আল্লাহ পাক তাদেরকে তৌহিদ দিয়েছিলেন, তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী করেছিলেন, কাফেরদের সম্পর্কে, মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন যে আল্লাহ পাক দিনের দিক থেকেও এদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছিলেন, এদেরকে কাবার মুতাওয়াল্লি করেছিলেন, কাবার খাদেম করেছিলেন, এদেরকে আল্লাহর ঘরের পাশে বসবাসে আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন, এদেরকে নিরাপত্তা দান করেছিলেন, বহু নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহর এই নিয়ামতকে তারা কুফরিতে রূপান্তরিত করেছিল। ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এবং নিজ জাতিকে তারা ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছিল। এই কুরাইশদেরকে আর মুশরিকদেরকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছিল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য দিন নিয়ে আসলেন, তারা সেই শিরকের উপরে অটল থাকলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো, মানতে রাজি হলো না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হলো, আর শেষ পরিণাম মক্কা বিজয়ের মাধ্যমে তাদের সর্বনাশ হলো আর জাতিকে সর্বনাশ করলো। অনেকেই কুফরের অবস্থায় ধ্বংস হয়ে গেল এবং তারা জাহান্নামে পৌঁছে গেল। আল্লাহ ফাক রব্বুন বলছেন যে এদের পরিণাম হচ্ছে জাহান্নামা ইয়াসলাউনাহা, ধ্বংসের ঘর হচ্ছে জাহান্নাম যাতে তারা প্রবেশ করবে। অবিসাল কারার, আর এ হচ্ছে বড়ই নিকৃষ্ট জায়গা। ওয়াজালুলিল্লাহি আন্দাদান লিউদিল্লু আন সাবিলিহি কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার, আর তারা আল্লাহ ফাক রব্বুল আলামিনের শরীক সাব্যস্ত করেছে যাতে করে আল্লাহ রাস্তা থেকে তারা মানব জাতিকে বিভ্রান্ত করতে পারে। কুল হে নবী বলে দাও, তামাত্তাউ তোমরা ভোগ বিলাস করতে থাকো, ফাইন্না মাসীরাকুম ইলান নার, তোমাদের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম, তোমাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, কুল্লি ইবাদি আল্লাযিনা আমানু ইয়াকিমুস-সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়া লা খিলাল। হে নবী বলে দাও, আমার ওই বান্দাদেরকে যারা ঈমান নিয়ে এসেছে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয়াকিমুস-সালাতা, এরা যেন সালাত কায়েম করে। তাহলে ঈমানের পরে নামাজ কায়েম করা অত্যন্ত জরুরি বিষয় নিজের ঈমানের প্রমাণ পেশ করার জন্য। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, যা কিছু আমি তাদেরকে রেজিক হিসাবে দিয়েছি, উপজীবিকা দান করেছি, তা থেকে গোপনেও তারা ব্যয় করে। ওয়ালানি, আর প্রকাশ্যও ব্যয় করে, যেখানে যখন প্রয়োজন তা ব্যয় করে, বিশেষ করে ফরজ ব্যয় বহনের ক্ষেত্রে, বাবা মা রয়েছে, ছেলেমেয়েরা রয়েছে, স্ত্রী রয়েছে এবং ছোট নাবালক ভাই বোনেরা রয়েছে এবং বাবার মধ্যে সে আর্থিক সচ্ছলতা নেই, অথবা এই ধরনের যে কোনো ফরজ ব্যয় বহনের দায়িত্ব রয়েছে। আরেকটি দিক হচ্ছে আল্লাহর আর রিজিক থেকে ব্যয় করার, সেটা হচ্ছে ফরজ যাকাত আদায় করা, যারা যাকাত প্রদান করে। এরা এই কাজগুলি করবে মিন কাবলি আইয়াতি ইয়াউমুন, সেই দিন আসার পূর্বেই, লা বাইউন ফিহি ওয়া লা খিলাল, যেই দিন না কোনো কেনা বেচা থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, যে ব্যবসা বাণিজ্য করে লাভবান হয়ে আমরা পণ পেশ করে মুক্তি হাসিল করে নেব, মুক্তিপণ দিয়ে দেব। ওয়া খিলাল, না কোনো রকমের বন্ধুত্ব থাকবে, যে বন্ধুকে ধরে, সোর্স মাধ্যম ধরে পৃথিবীতে অনেক ক্ষেত্রে আমরা পার পেয়ে যাই, অনেক ক্ষেত্রে আমরা ছুটি পেয়ে যাই। আল্লাহ পাক বলছেন তারপরে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সেই সত্তার নাম যিনি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মান, এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের জন্য তা থেকে এই পানির দ্বারা আল্লাহ ফাকরবুল আলম বিভিন্ন রকমের ফলমূল উদ্গত করেছেন, ফলমূল উৎপন্ন করেছেন। রিজকান লাকুম, তোমাদের রিজিক স্বরূপ আল্লাহ ফাকরবুল আলমিন ফল ফলাদিকে জন্ম দিয়েছেন। রিজকান লাকুম, তোমাদের উপজীবিকা স্বরূপ। ওয়াসাখখার লাকুমুল ফুলকা, এবং তোমাদের জন্য নৌযানকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন। লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি, যাতে করে তার আদেশে সমুদ্র পথে জলপথে সেই নৌযান চলতে পারে। ওয়াসাখখার লাকুমুল আনহার, এবং তোমাদের জন্য নহরগুলিকে নদী নালাগুলিকে তোমাদের কাজে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তোমাদের উপকারে এগুলিকে সৃষ্টি করেছেন। ওয়াসাখখার লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইনি, এবং সূর্য চন্দ্রকে তোমাদের কাজে লাগিয়েছেন। দাইবাইনি, যা আপন অবস্থায় গতিশীল হয়ে রয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য চন্দ্রের ক্ষেত্রে আল্লাহ পাক বললেন দাইবাইন, গতিশীল রয়েছে, নিজ গতিতে নিজ পথে চলতে আছে। ওয়াসাখখার লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং আল্লাহ পাক তোমাদের জন্য রাত এবং দিনকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন। রাতে তোমরা এক রকমের উপকার হাসিল করো, আর দিনে তোমরা আরেক রকমের উপকার হাসিল করো। এ সমস্ত আল্লাহ পাক রব্বুল্লাহ আলমের নিদর্শন, যা আল্লাহ পাক তোমাদের স্বার্থে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহর নিয়ামতের মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কেরিমের আদেশ মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।